الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين سورة البقرة 51 নম্বর আয়াতের তফসির প্রসঙ্গে গতকাল থেকে আলোচনা চলছে। আজকে হয়তো আলোচনা এই আয়াতের তফসির প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত হবে অথবা অসমাপ্ত থাকবে। সমাপ্ত হইলে আগামী বৎসর 52 নম্বর আয়াত থেকে শুরু হবে, সমাপ্ত না হইলে আগামী বৎসরও 51 নম্বর আয়াতের অবশিষ্ট আলোচনা থেকে শুরু হবে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে সাথে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে তাদের আদিবাসস্থান সিরিয়ার কেনান নামক জনপদে যাত্রা পথে আসেন, কিন্তু বনী ইসরাইলদের একটা বেয়াদবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অবধারিত করে দিলেন তারা এই মরুভূমির ভিতরে গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে মরুভূমির ভিতরে একাধারে 40 বৎসর কাটাইতে হবে। এই 40 বৎসরের ভিতরে তারা যে সমস্ত আচার আচরণ কর্মকাণ্ড তাদের নবীর সাথে করেছে এর কিছু ঘটনা ধারাবাহিকভাবে শুনলে বুঝলে 51 নম্বর আয়াতের মর্মটা বোঝা সহজ হবে। তাই এই প্রসঙ্গে আলোচনা চলতেছিল যে লোহিত সাগর পাড়ি দেওয়ার পর তারা গন্তব্যস্থলের দিকে আর অগ্রসর হতে পারল না, তারা এখানেই বাধাপ্রাপ্ত হয়ে গেল নিজেদের বেয়াদবির কারণে। কি বেয়াদবি তাও আলোচনা হয়েছে গত দিনগুলিতে। প্রশ্ন জাগে যে বেয়াদবিটা কি তাদের নবী করেছিলেন না তারা করেছিলেন? তাদের সাথে নবী অত আটকা পড়লেন, অপরাধ করল উম্মত, কিন্তু তার প্রায়শ্চিত্ত নবীকেও তো ভোগ করতে হইল, এমনটা হইল কেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুম উইজরা উখরা, একজনের পাপের কারণে অন্যজনকে শাস্তি দেওয়া হবে না, একজনের পাপের বোঝা অন্যজনকে বহন করতে হবে না। কিন্তু ঘটনার এই ক্ষেত্রে তো এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল, বনি ইসরাইল যে লোহিত সাগর পাড়ি দেওয়া সত্ত্বেও তাদের গন্তব্যস্থলে সিরিয়ার কেনানে পৌঁছতে পারল না, এই পৌঁছতে না পারাটা তাদের জন্য অবশ্যই তাদের বেয়াদবির শাস্তি। কিন্তু তাদের নবীর জন্য এটা তাদের বেয়াদবির শাস্তি নয়, এবং নবীগণকে এখানে আল্লাহ তাদের সাথে বারণ করে রাখলেন বেয়াদবির কারণে নয়, বরং নবীকে নবীর সাথে থাকা অবস্থায় যারা এমন বেয়াদবি অনবরত করেই চলেছে এদেরকে এখানে রেখে যদি আল্লাহ নবীকে ওইখানে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেন, এখন তো তাদের দেখাশোনা করার মতো মুরব্বী আছে, নবী চলে গেলে তো মুরব্বীও থাকবে, এখন তো পদে পদেই তারা যখন ভুল করে নবীর মাধ্যমে আল্লাহ তাদেরকে সংশোধন করে দেন, নবী তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ভুল করে ভুল করলে সংশোধন করারও আর উপায় থাকে না। তাই আল্লাহ এদেরকে বারণ করে রাখলেন 40 বৎসর পর্যন্ত মরুভূমিতে এদের বেয়াদবির কারণে, আর নবীকেও আল্লাহ এদের মধ্যে রেখে দিলেন ভবিষ্যতে এদেরকে সংশোধন করে দেওয়ার জন্য। এরা আটকা পড়লো বেয়াদবির কারণে, নবী আটকা পড়লেন কিসের জন্য? এদেরকে ভবিষ্যতের পথ নির্দেশনা দেওয়ার। বিষয়টা বুঝতে না পেরে অনেকে কোন জাতীয় পাপের কারণে আল্লাহ যখন কোন জাতীয় শাস্তি প্রদান করে, এটা আল্লাহর একটা নিয়ম আছে, কেউ ব্যক্তিগতভাবে পাপ করে শাস্তি দিলে দুনিয়াতে আল্লাহ তাকে ব্যক্তিগতভাবে প্রদান করে, কেউ পারিবারিকভাবে পাপ করে শাস্তি দিলে আল্লাহ তাকে দুনিয়াতে পারিবারিকভাবে শাস্তি প্রদান করে, কেউ সামাজিকভাবে পাপ করে, আল্লাহ যদি দুনিয়াতে সেই পাপের শাস্তি দিতে চান তাহলে সেই সামাজিক পাপের শাস্তিও সামাজিকভাবেই দেওয়া হয়, কেউ যদি রাষ্ট্রীয়ভাবে পাপ করে তাহলে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিতে চাইলে শাস্তিটাও রাষ্ট্রীয়ভাবেই দেওয়া হয়, এটা একটা নিয়ম। ব্যক্তিগত পাপের শাস্তি ব্যক্তিগত, সামাজিক পাপের শাস্তি সামাজিক, রাষ্ট্রীয় পাপের শাস্তি রাষ্ট্রীয়। কিন্তু যে সমাজের সামাজিক পাপের কারণে আল্লাহ সামাজিক শাস্তি প্রদান করেন, এই সমাজে যে সমস্ত নবী অথবা আলেমগণ নায়েবে নবী বসবাস করেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সমাজের লোকেরা সামাজিক পাপের কারণে যে সাজা পাইল, সমাজের আলেমগণও এই পাপে জড়িত না হওয়া সত্ত্বেও একই সাজা পাইলেন, যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। আসলে এক এক পক্ষের জন্য সাজা অপর পক্ষের জন্য সাজা নয়। এর জ্বলন্ত উদাহরণ এই মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের সাথে মরুভূমিতে বারণ করে রাখে, বুঝে তাকে বলুন বনি ইসরাইল আটকা পড়ল মরুভূমিতে গন্তব্যস্থলে পৌঁছতে পারল না, এটা কি তাদের বেয়াদবির শাস্তি নয়? তাদের সাথে মুসা নবীও আটকা পড়লেন কিনা, এটাও কি উনার কোন পাপের সাজা? তাইলে একই জিনিস, এক পক্ষের জন্য শাস্তি অপর পক্ষের জন্য শাস্তি নয়। নবীর বেলায় যেই কথা, নায়েবে নবী আলেমগণের বেলায় সেই কথা। কোন সমাজের মানুষ যদি সামাজিকভাবে আল্লাহর কাছে পাপ করে, কোন দেশের মানুষ যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দরবারে পাপ করে, আল্লাহ যদি সেই সমাজে সামাজিকভাবে অথবা সেই দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তি প্রদান করে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দেশের বাসিন্দাদের যেই দুর্ভোগ আসে আলেমগণের জন্য সেই দুর্ভোগ আসে, অথচ আলেমগণ তাদের সাথে এই পাপে জড়িত ছিলেন না, তাদের জন্য দুর্ভোগ আসলো কেন? ওইখানে মুসা আলাইহিসসালামের বেলায় যেই জবাব, এইখানে আলেমগণের বেলায়ও সেই জবাব। তারা পরিষ্কার বুঝলেন কিনা? আর একটু কথা বাকি থাকে, কোন সমাজের মানুষ যদি সামাজিকভাবে পাপে জড়িত হইয়া পড়ে, কোন দেশের মানুষ যদি রাষ্ট্রীয়ভাবে পাপে জড়াইয়া পড়ে, তখন সেই সমাজের সেই দেশের আলেমগণের ভূমিকাটা কি হয় তা আল্লাহ গভীরভাবে লক্ষ্য করে। আলেমগণ এরা যদি সমাজের লোকের সাথে দেশের লোকের সাথে পাপে জড়ান না, কিন্তু এদের পাপের পথে বাধাও দেন না, আলেমগণ নিজেরা সরাসরি পাপে জড়াইলেন না, কিন্তু যারা সামাজিক পাপে জড়াইয়া গেল, যারা রাষ্ট্রীয় পাপে জড়াইয়া গেল, এদেরকে যদি আলেমগণ বাধাও দেন না, নীরব থাকেন, তখন যে শাস্তি আসবে এইটা শুধু সমাজের লোকের জন্য নয়, সমাজের লোকের জন্য যেই শাস্তি আলেমগণের জন্য আসবে সেই শাস্তি, তখন সেটা আলেমগণের জন্য শাস্তি হবে। আলেমগণ পাপে জড়াইলেন না, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে কেন? এই প্রশ্নের পরিষ্কার জবাব এক হাদিসে পাওয়া যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার আমলে কোনো এক জাতির জন্য আল্লাহ শাস্তি দেওয়ার, কোনো জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাকে নির্দেশ দিলেন। ফিরিস্তারা বললেন, এই সমাজে কিছু ভালো লোক আছে যারা পাপে জড়িত নয়, কিন্তু সামাজিক শাস্তি দিলে তো এরাও এই শাস্তি ভোগ করবে। আল্লাহ বললেন, যারা পাপে জড়িত তাদেরকেও ধ্বংস করে দাও, যারা পাপে জড়িত নয় তাদেরকেও ধ্বংস করে দাও। এইবার ফিরিস্তা জিজ্ঞেস করলেন, পাপে যারা জড়িত এদেরকে পাপের কারণে ধ্বংস করে দেন, পাপে যারা জড়িত নয় তাদেরকে কোন কারণে ধ্বংস করে দেন? জবাবে আল্লাহ বলেন, যারা পাপে জড়িত এদেরকে পাপের কারণে ধ্বংস করো, আর পাপে যারা জড়িত নয় এরা কেন পাপের পথে বাধা দিল না, সেই বাধা না দেওয়ার পাপের কারণে ওদেরকে ধ্বংস করো। রসুলের হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, সমাজের মানুষ পাপ করলেই পাপ, আলেমগণ বাধা না দিলে কোনো পাপ নাই। সমাজের মানুষ পাপ করলে যেমন পাপ হয়, আলেমগণ বাধা না দেওয়া দিলে এটা আরেকটা পাপ হয়। এই কারণে সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম যখন দেখেন মানুষ সামাজিকভাবে পাপে জড়িয়ে পড়ছে, মানুষ রাষ্ট্রীয়ভাবে পাপে জড়িয়ে পড়ছে, তখন তারা আর নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। এই সময়ের নীরব দর্শকের ভূমিকা পালন করাটা একটা মহাপাপ। তারা এই মহাপাপ থেকে বাঁচার জন্যই, আত্মরক্ষা করার জন্যই সমাজকে পাপের পথে বাধা প্রদান করেন, রাষ্ট্রকে পাপের পথে বাধা প্রদান করেন। এই মুহূর্তে যারা পাপের পথে বাধা না দিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যথা সময়ে যারা উচিত কথা বলে না, অনুচিত বলে না, নীরব থাকে, চুপ থাকে, আল্লাহর রাসূল বলেন এরা বুবা শয়তান। সময় মতো যারা উচিত কথা বলে না, আল্লাহ রাসূল এদেরকে মানুষ বলেছেন না শয়তান, সরব শয়তান না নীরব শয়তান? আলেমগণ এই নীরব শয়তানের ভূমিকা পালন থেকে আত্মরক্ষা করার জন্যই হক্কানি আলেম সমাজ যখন পাপে জড়াইয়া পড়ে তখন এরা বাধা না দিয়া পারেন না, রাষ্ট্র যখন পাপে জড়াইয়া পড়ে তখন তারা বাধা না দিয়া পারেন না, তারা বাধা প্রদান করেন, সাবধান এটা পাপের পথ, তোমরা এই পথে যাবে। এমতাবস্থায় কোনো আলেম যদি বাধা দেন না, তাইলে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে, এটা যারা পাপে জড়াইল তাদের জন্য অশাস্তি, যে আলেমগণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো তাদের জন্য। আর যদি কোনো সমাজের মানুষ, কোনো দেশের মানুষ পাপে জড়াইলে আলেমগণ বাধা দেন, তারা বাধা মানুক আর না মানুক তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে। সমাজের মানুষ আলেমগণের পাপের পদের বাধা মানল না, দেশের মানুষ আলেমগণ বাধা দিলেন কিন্তু মানল না, সরকার পাপের পথে রওনা হইল আলেমগণ বাধা দিলেন মানল না, আলেমগণের দায়িত্ব শেষ হয়ে। এখন যে শাস্তি আসবে, এই শাস্তি সমাজের লোকের জন্য শাস্তি হবে, দেশবাসীর জন্য শাস্তি হবে, সরকারের জন্য শাস্তি হবে। এই শাস্তির কারণে সমাজে বসবাসকারী আলেমগণের যে কষ্ট হবে, এটাও কি শাস্তি? কেন শাস্তি না, তারা দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই শাস্তির কারণে আলেমগণের জন্য যে কষ্ট হবে, এই কষ্টটা শাস্তি নয়, বরং এই কষ্টটা, আলেমগণের এই কষ্টটাকে আল্লাহ দুইটা উপকারের কোনো একটা উপকারে ব্যবহার করে থাকেন। একটা উপকার হলো এই বাধা দানকারী আলেমের কোনো গুনাহ খাতা থাকলে সমাজের পাপের কারণে ওনার যে কষ্ট হইল, এই কষ্টের বিনিময়ে আল্লাহ ওনার গুনাহ খাতা মাফ করে দেবেন। আর যদি এই সময়ে ওনার কোনো গুনাহ খাতাও না থাকে, তাইলে সমাজের পাপের কারণে যে শাস্তি আসলো, সেই শাস্তির কারণে আলেমের যে কষ্ট হইল, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিল। এমত অবস্থায় সামাজিকভাবে যে শাস্তি আসে, সেই শাস্তিটা সমাজের লোকের জন্য শাস্তি গণ্য হয়, আর আলেমগণের জন্য এই কষ্টটাই আল্লাহর নিয়ামত বলে গণ্য হয়, এর দ্বারা মর্যাদা বাড়বে। এবার বলুন, বনি ইসরাইল পাপের কারণে মরুভূমিতে 40 বৎসরের জন্য আটকা পড়ল, সাথে সাথে নবীও আটকা পড়ল। বনি ইসরাইলের আটকা পড়াটা তাদের বেয়াদবির শাস্তি, নবীর আটকা পড়াটা কি মর্যাদা বাড়ার ব্যবস্থা? নবীর আটকা পড়াটা কি শাস্তি না তাদের মর্যাদা, আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়ার ব্যবস্থা? মর্যাদা বাড়ার মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা। নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা। নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা কেন? এই প্রশ্নের জবাব আরো পরিষ্কার ভাবে ধরা পড়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উক্তির মাধ্যমে, রাসূলের চাচা আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ রাসূলের কি চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। ওনার সমতুল্য মুফাসসিরে কুরআন ওনার যুগেও দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করেনি, পরবর্তী দুনিয়াতেও আর কেউ কখন জন্মগ্রহণ করবে। সুতরাং রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। তিনি বলেন, উম্মত নবীকে, উম্মতের জন্য নবীকে যেভাবে মান্য করতে হবে, যে উম্মতের মধ্যে নবী নাই তারা আলেমগণকেও হুবহু সেইভাবেই মান্য করতে হবে। তার কারণ, কারণ হল উম্মতকে আল্লাহর দীন শিক্ষা দেওয়া, জাহান্নামের পথ থেকে বারণ করা, জান্নাতের পথ প্রদর্শন করা মূলত ছিল নবীগণের কাজ। মূলত আল্লাহর বন্দাকে আল্লাহর দীন শিক্ষা দেওয়া, গুনার কাজে কাজ থেকে বারণ করা, জান্নাতের পথ প্রদর্শন করা কাজগুলি মূলত ছিল নবী রাসূলগণের কাজ। কিন্তু যেই উম্মতের মধ্যে নবী রসুল বর্তমানে জীবিত অবস্থায় বিদ্যমান নাই, এই উম্মতের কি হেদায়েতের দরকার নাই? এই উম্মতের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এই উম্মতের কি জান্নাতের পথ চিনার দরকার নাই? চিনানির দায়িত্ব কার ছিল? নবীর। চিনার দরকার আছে, কিন্তু চিনানিটা যার যার দায়িত্ব ছিল তিনি নাই, এখন তার দায়িত্বটা পালন করবে কে? আলেমগণ। এই জন্য আলেমগণকে নাইবে নবী বলা হয়। সুতরাং যেই বান্দাদের মধ্যে আল্লাহর কোনো নবী নাই, সে তাদের জন্য আলেমগণই নবীর সমতুল্য, তাদের জন্য আলেমগণই নবীর সমতুল্য। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে যদি তোমরা পাইতে, নবীর কাছে আল্লাহর দিন শিখতে, নবীর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা শিখতে, নবীর কাছ থেকে জান্নাতে যাওয়ার রাস্তা চিনতে পারতে, যেহেতু নবী তোমরা পাইলে না, এই জন্য এই কাজগুলি যে আলেমগণ করে দেবেন তোমাদের জন্য তারাই নবী, তোমাদের জন্য তারাই। তারা নাও নবী হইয়া গেছেন না, নবীর দায়িত্ব পালন করে। কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ। ধরুন এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্মের পরে কি বাবাকে দেখতে পাইল? পাইল না। লালন পালন করল চাচা, এই বাবা মারা যাওয়া শিশুটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইল তার চাচা, মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। কাজগুলি আসলে কার ছিল? বাবা না থাকার কারণে বাবার কাজগুলি করে দিল কে? এই ছেলেটা যদি বলে আমার জন্য আমার চাচাই আমার বাবা, কি পরিমাণ ভুল হবে? ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো যে উম্মতের কাছে নবী নাই, এই উম্মতের আলেমগণই এদের জন্য নবী। ওইটা যেই রকম কথা, এটা সেই রকম কথা। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে পাইলে তাকে যেইভাবে সম্মান করতে হইতো, নবীকে যারা পাওনি তারা ঠিক সেইভাবেই আলেমকে সম্মান করতে হবে। আলেমগণ নবী হয়ে গেছেন না নবীর দায়িত্ব পালন করেন? আলেমগণ নবীর দায়িত্ব পালন করেন বলেই তাদেরকে নায়েবে নবী বলা হয়, নবীর স্থলাভিষিক্ত বলা হয়। কাজেই ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা। কোনো জাতি যদি পাপে লিপ্ত হয়, এই পাপের কারণে যদি আল্লাহ দুনিয়াতে কোনো সাজা দেন, সেই সাজার কারণে নবীর যদি কষ্ট হয়, এই কষ্ট হওয়াটাও নবীর পাপের সাজা তো কি? মর্যাদা বাড়ার ব্যবস্থা, উম্মতের জন্য পাপের সাজা, নবীর জন্য মর্যাদা বাড়ার ব্যবস্থা। ঠিক তেমনিভাবে যে জাতি পাপে লিপ্ত হয় আর আলেমগণ বাধা দিলে বাধা মানে না, সমাজে পাপ করে আলেমগণ বাধা দিলে বাধা মানে না, সরকারে পাপ করে আলেমগণ বাধা দিলে বাধা মানে না, এই কারণে যদি সরকারকে দুনিয়াতে আল্লাহ কোনো সাজা দেন, সমাজকে যদি আল্লাহ দুনিয়াতে কোনো সাজা দেন, এই সাজার কারণে আলেমগণের যদি কোনো কষ্ট হয়, এবার বলেন জাতির জন্য এই কষ্টটা সাজা, সরকারের জন্য এই কষ্টটা সাজা, আলেমগণের জন্য কি? আলেমগণের জন্য আল্লাহর নিয়ামত, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আলেমগণের মর্যাদা আল্লাহর দরবারে বাড়িয়া যায়। কাজেই আনুষঙ্গিক প্রশ্নের জবাবটা পরিষ্কার হইল কিনা দেখ, বনি ইসরাইলের বেয়াদবির কারণে গন্তব্যস্থলে যাওয়ার থেকে তারা বারণ করা হইল তাদেরকে কতদিনের জন্য? নবীকেও তো বারণ করা হইল, নবীগণ দুইজন নবীও সাথে ছিলেন, হযরত হারুন আলাইহিস সালাম আর হযরত উম্মতের পাপের কারণে যেই সাজা আসলো, এই সাজার কারণে তো নবীও কষ্ট পাইলেন। তাহলে এই নবীর জন্য এই কষ্টটা কি? মর্যাদা বাড়ার ব্যবস্থা, নবীর জন্য এটা সাজা নয়। এই কথাটা যারা বুঝতে পারে না, এরা অনেক সময় করে কি, জাতির পাপের জন্য দুনিয়াতে যে শাস্তি আসে, ধরুন জাতির পাপের কারণে সমাজে দুর্ভিক্ষ আসলো, মহামারী আসলো, জাতির কারণে অনাবৃষ্টি দেখা দিল, জাতির পাপের কারণে অতিবৃষ্টি দেখা দিল, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। প্রাকৃতিক দুর্যোগ আসলে শুধু সমাজের লোকের কষ্ট হয় না, আলেমগণেরও কষ্ট হয়। তখন যারা বিষয়টা পার্থক্য বুঝে না, এরা মনে করে এই প্রাকৃতিক দুর্যোগটা যদি আমাদের পাপের সাজা হইয়া থাকে তাহলে আলেমগণেরও পাপের সাজা, কারণ কষ্ট শুধু আমরা করতেছি না, তারাও করতেছে। আর তাদের জন্য যদি পাপের সাজা না হয় তাহলে আমাদের জন্য অপাপের সাজা নয়, এরকম একটা যুগ বিয়োগ অঙ্ক ফল মিলে লয়। বুঝতে পারছেন বিষয়টা? যুগ বিয়োগ অঙ্ক ফল কেমনে মিলাই লয়? যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যেই কষ্ট হচ্ছে, আলেমদেরও সেই কষ্ট হচ্ছে, এই কষ্টটা যদি আমাদের জন্য সাজা হয়ে থাকে তাহলে তাদের জন্য অসাজা, আর তাদের জন্য যদি সাজা না হয় তাহলে আমাদের জন্য অসাজা নয়। একটা মিলাইছেন এই যুগ বিয়োগ অঙ্ক ফল, বুঝে থাকতে বলুন, এই যুগ বিয়োগ অঙ্ক ফল শুদ্ধ ভুল? এই ভুলটা অবশ্যই সতর্কতার সাথে আমাদের সংশোধন করা দরকার। গল্প বলেছি অন্যদিন আপনাদের, একটা লোকে সাতবারের বাংলা নাম জানে, একজন উর্দু ভাষাভাষীর কাছে গিয়া বলে আমারে সাতবারের উর্দু নাম শিক্ষা দাও। কোন ভাষায় সাতবারের নাম জানে? বাংলা ভাষা। কোন ভাষায় সাতবারের নাম শিখতে গেল? যার কাছে শিখতে গেল তিনি বললেন, তুমি যে বাংলা ভাষায় সাতবারের নাম জানো, তুমি আগে বাংলা নামগুলি বলো, তুমি বাংলা নামগুলি বললে পরে ঠিক সেইবারের বারগুলি উর্দু নাম আমি বলে দেব। সে বাংলা নামগুলি বলতে গিয়া বলল, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোনবার থেকে বলা শুরু করলো? শনিবার। তাহলে উর্দু নামগুলিও তো শনিবারের উর্দু নাম থেকে বলা শুরু করতে হবে। তিনি বললেন এই নামগুলি উর্দু নাম হইল শনিচার। খালি শনিচার কইছেন এমনি কয়, বুঝে ফেলেছি বুঝে ফেলেছি, আর লাগবে না আর লাগবে না আর লাগবে, কয় কী বুঝেছ? কয় শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর। জিজ্ঞেস করলেন আমি একটা বলতে তুমি সাতটা বুঝলে কীভাবে? বুধার একটা নিয়ম আছে। কি নিয়ম? শনি, শনি শব্দের পরে চর লাগাইয়া দিলে যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়, তাহলে রবি শব্দের পরে চর লাগাইয়া দিলে রবিবারের উর্দু নাম হয়ে যাবে। আসলে কিন্তু ঘটনা তা নয়, আসলে কিন্তু ঘটনা তা নয়। ঠিক তেমনিভাবে যে সমস্ত সমাজের লোকে মনে করে যে আমরার ভাবের কারণে যদি আল্লাহ সমাজে এই এই শাস্তি দিয়া থাকেন, এই শাস্তিটা তো আলেমরাও বুক করতেছেন যে তারাও আমাদের মতো ভাবিষ্ঠ নাইলে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন কেন, এটাও শনিচর রবিচরের মতোই। শনিচরের ভরে রবিচর হয় না, তোমাদের ভাবের জন্য শাস্তি, আলেমগণ পাপ করেননি, আলেমগণ তোমাদের বাধা দিয়েছেন, সুতরাং আলেমগণের জন্য এই কষ্ট শাস্তি নয়, আলেমগণের জন্য এটা আল্লাহর কাছে মর্যাদা বাড়ার ব্যবস্থা। গেল একটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব, যে এদের বেয়াদবির কারণে আল্লাহ এদেরকে গন্তব্যস্থল করে থেকে বারণ করে রাখলেন 40 বছরের জন্য, নবীকে বারণ করে রাখলেন কি জন্য? নবীকে পাপের কারণে নয়, এদেরকে ভবিষ্যতেও হেদায়েতের পথ প্রদর্শনের কাজ চালু রাখার জন্য। এরা লোহিত সাগর পার হইয়া গন্তব্যস্থলে যাওয়ার পথে এক জায়গায় গিয়া দেখলো এক জনপদের বাসিন্দারা মূর্তি পূজা করে, বড় বড় ক্ষুদা বানাইয়া সুন্দর করিয়া সাজাইয়া রাখছে, আর এরারে তোয়াফ করে, এদের কাছে দোয়া দরখাস্ত করে, এদের কাছে সন্তান চায়, সুখ চায়, শান্তি চায়। ও মুসা নবী, কত সুন্দর এদের ধর্মীয় ব্যবস্থা, খুদার অবতার চোখের সামনে দেখতে পাওয়া যায়, সুতরাং তার সামনে গিয়া আরাধনা অর্চনা করলে কতই না মনের পরিতৃপ্তি লাভ হয়। আপনি কেন আমাদেরকে এই ধরনের কতগুলি খুদা খুদাকে ইবাদত করার ব্যবস্থা করে দেন না? এদের গোষ্ঠীর মধ্যে বর্তমানে দুইজন নবী বিদ্যমান, গোষ্ঠীটার নাম বনি ইসরাইল। এদের গোষ্ঠীর মধ্যে বর্তমানে দুইজন নবী বিদ্যমান, আর শুধুমাত্র এদের গোষ্ঠীর মধ্যে আল্লাহ কমপক্ষে 1,23,989 জন নবী বাড়াইছে। বনি ইসরাইলের গোষ্ঠীর মধ্যে কমপক্ষে আল্লাহ কতজন নবী বাড়াইছে? 1,23,900। এত বেশি নবী আল্লাহ দুনিয়ার আর কোনো মানব গোষ্ঠীতে বাড়াইছেন না, এই আলোচনা হয়েছে অতীত। এই সমস্ত নবী যেই গোষ্ঠীতে বাড়াইলেন, এই গোষ্ঠীর লোকে যদি এতদিন পরে আবার সেই মূর্তি পূজার কথাই বলে, তাইলে মনে পড়ে আমাদের সেই গল্পের কথা, যেই লোক সারা রাত বর ইউসুফ জুলাইখার কিচ্ছা শুনছে, সারা রাইতে ইউসুফ জুলাইখার কিচ্ছা শুনছে, রাত পাইয়া কয় ইউসুফ বেটা না বেটি বুঝলাম না, কোন কিচ্ছা শুনছে কতখানে, হেদায়ত কি গুরার ডিম পাইছ? মূর্তি দেখলেও কয় আমরা রে পূজা করার ব্যবস্থা করে দেব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বেশিরভাগ নবীর দ্বারা শুধু মূর্তি পূজার অসারতা এদেরকে শিক্ষা দিয়েছেন, মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার কিছুদিন পূর্ব থেকেই দুনিয়ার মানুষের মধ্যে মূর্তি পূজার প্রচলন হয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার প্রায় 1200 বৎসর পর দুনিয়াতে নূহ আলাইহিস সালাম আগমন, আদম আলাইহিস সালাম আগমন করার কতদিন পর? এর মাঝামাঝি সময়েই দুনিয়ার মানুষকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়ে ফেলেছিল। মাঝামাঝি সময়ে হইলে আদম আলাইহিস সালাম আগমনের কতদিন পরে হয়? 600 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার 600 বৎসর পর ইবলিস দুনিয়াবাসীকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই আলোচনাটা সবিস্তারে করতে গেলে এই মূর্তি পূজার ইতিহাস, মানব সমাজের মূর্তি পূজার ইতিহাসটা অবশ্যই বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য জানা বোঝা স্মরণ রাখা দরকার। কিন্তু আমি দুঃখিত এই জন্য যে মূর্তি পূজার ইতিহাসটা সবিস্তারে মানুষকে বুঝাইতে গেলে পাঁচ দিন শুধু এই বিষয়টার উপর আলোচনা করা দরকার, একাধারে 5 দিন পর্যন্ত শুধু এই বিষয়টা আলোচনা করা দরকার। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বৎসর পরের থেকেই দুনিয়ার মানুষের মধ্যে ইবলিসে মূর্তি পূজার প্রচলন করে দিয়েছিল। প্রচলন হওয়ার আরও 600 বৎসর পরে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন তখন সমস্ত দুনিয়াবাসী মূর্তি পূজায় লিপ্ত ছিল। সমস্ত দুনিয়াবাসী কিসের পূজায় লিপ্ত ছিল? মূর্তি পূজায় লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম তাদের এই দুনিয়াবাসী মূর্তি পূজারীদেরকে 950 বছর পর্যন্ত মূর্তি পূজার অসারতা বুঝাইলেন। মূর্তি পূজা এর কোনো সার আছে না অসার? আল্লাহ কোরআনে মূর্তি পূজার অসারতা বুঝাইয়া এক আয়াতে বলেন, তোমরা যারা দেব দেবীর পূজা করো, যত লক্ষ কোটি দেব দেবীর পূজা করো, সবগুলি সম্মিলিতভাবেও একটা মাছি বানাইতে পারে না, মশা বানাইতে পারে না। কি বলে, মশা বড় না মাছি বড়? মাছি বড়। আল্লাহ বলেন মাছি বানাইতে পারে না, সবগুলি মূর্তি একত্র হইয়াও শুরুটা তো পারবো, বড়টা যখন পারে না শুরুটা তো পারবো। মাছি উদাহরণস্বরূপ বলেছে, একটা মাসি বানাইতে পারে। উদাহরণে তো সবগুলি উল্লেখ করার দরকার হয় না, এক দুইটা পয়েন্ট উল্লেখ করলেই হয়। সবগুলি উল্লেখ করতে গেলে তো মাসির ঠ্যাঙ্গেরও উল্লেখ করা যায়। সারা দুনিয়ার সর্বযুগের সবগুলি মূর্তি মিলিতভাবে একটা মাসির ঠ্যাংও বানাইতে পারে না। শুধু তাই নয়, এই হাতের বানানো খুদাগুলির সামনে যখন খুদাগুলির খাদ্য দেওয়া হয়, এটা তারার বাসায় বুক হয়, বুক দেবতারে বুক দেয়, দুধ দেয়, কলা দেয়, সিরা দেয়, মিষ্টি দেয়, দই দেয়। খুদার সামনের খানাগুলি খুদায় নিজে খাইতে পারে না, মাসি বসে বসে খায়। কার খানা কে খায়? খুদার খানা মাসি এ খায়। এই সময় মাসিরে বলতেও পারে না, এই মাসির দল, এগুলি আমাদের খানা, তোরা খাইস না। এতটুকু বলবে দূরের কথা, খুদার খানা যখন মাসি খায় তখন মাসি খেদাই তো পারে না। বিবরণ দিয়ে আল্লাহ বলেন, পূজারীরা যেমন দুর্বল, পূজনীয়রা আরো দুর্বল। পূজারী যেমন মাসি বানাইতে পারে না, পূজনীয় দেবতায়ও মাসি বানাইতে পারে না। পূজারী যেমন মাসির ঠ্যাং বানাইতে পারে না, পূজনীয় দেবতায়ও মাসির ঠ্যাং বানাইতে পারে না। এইভাবে উদাহরণ দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন অসংখ্য অগণিত আয়াত। নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় সমস্ত নবী রসুল দুনিয়ার মানুষকে মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত দুনিয়াবাসীকে মূর্তি পূজার অসারতার বিবরণ দিলেন। 950 বছরের বিবরণে বুঝতে পারল মাত্র 40 জন, কতজন? আর বাকি তৎকালীন দুনিয়ার একটা মূর্তি পূজারীও মূর্তি পূজা ছাড়তে রাজি হল। নূহ আলাইহিসসালামের 950 বছরের তবলিগের দ্বারা, নূহ আলাইহিসসালামের 950 বছরের দাওয়াতের দ্বারা মাত্র 40 জন লোক মূর্তি পূজা বর্জন করতে রাজি হয়েছিল, আর বাকি তৎকালীন দুনিয়ার একটা মানুষও মূর্তি পূজা ত্যাগ করতে রাজি হল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মূসা নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে নূহ আলাইহিসসালাম, আপনি মানুষের অন্তরের খবর জানেন না, আমি আল্লাহ জানি। এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে একটা মানুষেও মূর্তি পূজা ছাড়বে না, আমি তার মনের খবর জানি। এই কথা বলার পরে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. نوح عليه السلام دعا کر لے اللہ যেহেতু আপনি জানেন এদের কেউ মূর্তি পূজা ছাড়বে না, কাজে এদেরকে যদি দুনিয়াতে আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে ওদেরকেও তো মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানব জাতির ভবিষ্যৎ প্রজন্মকে এই সব মূর্তি পূজারীরা যেন আর জাহান্নামে নিতে না পারে, ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এই মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিন। একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে আমার একটা কথার জবাব দিন, এটা একটা বদ্দুয়া ছিল, এটা একটা বদ্দুয়া ছিল, এরা নিজেদের কপালে নিজেরা কুড়াল মারছে মূর্তি পূজারী ছাড়তে রাজি না, কাজেই এদের ধ্বংস এরা নিজেরাই অবধারিত করে নিয়েছে। তিনি শুধু দোয়া করেছেন ভবিষ্যৎ প্রজন্মকে যেন ধ্বংস করতে না পারে, ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এদেরকে দুনিয়া থেকে উঠে নিয়ে। হইল বদ্দোয়া না ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেক দোয়া? নেক দোয়া। আল্লাহ দোয়া কবুল করলেন, সারা দুনিয়া জুড়ে বন্যা দিলেন, আল্লাহর গজবের পানির বন্যা, নূহ আল ইসলামকে তার 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া করে নিয়ে সংরক্ষিত থাকার জন্য, হেফাজতে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়া নূহ নবীর দ্বারা একটা জাহাজ তৈরি করাইলেন। সেই জাহাজে নূহ আলাইহিস সালাম অনুসারী এবং জীবজন্তুদেরকে নিয়ে আরোহণ করলেন, আর আল্লাহ গজবের বন্যার পানি দিয়া সমস্ত দুনিয়া জুড়া সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করলেন। আরম্ভ হইল মূর্তি পূজার ইতিহাস, এখান থেকে মাত্র মূর্তি পূজার ইতিহাস আরম্ভ হইল। শুধু হযরত মূসা নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি পূজার অবস্থাটা বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালামের যুগে কতজন লোক মূর্তি পূজার থেকে মুক্ত হয়েছিল, আর বাকি সমাজ সমস্ত দুনিয়াবাসী মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। আপনাদের বর্তমান সমাজের বহু মুসলমান আছে মূর্তি পূজারী, বর্তমান সমাজের বহু মুসলমান আছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, মুসলমান হইলে মূর্তি পূজারী হয় কেমনে, আর মূর্তি পূজারী হইলে মুসলমান হয়, এটা একটা আশ্চর্য কথা বটে। অবশ্যই অবশ্যই এটা একটা আশ্চর্য কথা যে মুসলমান হইলে মূর্তি পূজারী হয় কেমনে, আর মূর্তি পূজারী হইলে মুসলমান হয় কেমনে। আমাদের দেশে যে সমস্ত হিন্দুরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান হিসাবে মূর্তির পূজা মণ্ডপ করে, মূর্তির পূজার আয়োজন করে কিনা হিন্দুরা, সেই পূজায় কি কোনো আমাদের দেশের কোন মুসলমান অংশগ্রহণ করে? খারাপ জানিয়া অংশগ্রহণ করে না বালা জানিয়া? খারাপ জানলে অংশগ্রহণ করবে কেন? তাইলে খারাপ জানিয়া অংশগ্রহণ করে না ভালো জানিয়া? ভালো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যাকে যে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাসর হবে। যারা পূজার আয়োজন করলো এরা হলো হিন্দু মূর্তি পূজারী, ভালো জানিয়া যারা অংশগ্রহণ করলো এরা মুসলমান মূর্তি পূজারী। কেত্তা বড় বেহালা বেলাগা হইলে মুসলমান হিন্দুর পূজায় অংশগ্রহণ করতে পারে, বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনাদেরকে। ঈদুল আজহায় কি আপনারা গরু কুরবানি দেন? দেন? সেই কুরবানির গরুর গোশত খান? খান? সেই ঈদের কুরবানির গরুর গোশত খাওয়ার জন্য কতটা হিন্দু আপনাদের ঈদে যোগদান করে? বেগয়রতার কারে ক, হিন্দুরের তো গয়রত আছে মুসলমানের তো গয়রত নাই, হিন্দুরার তো হায়া লজ্জা আছে মুসলমানের তো হায়া লজ্জা আছে। হিন্দুরার গয়রত কি পরিমাণ, হিন্দুরা গরু ভালিয়া বেশি দাম পাইবার লাগি ঈদের বাজার অবেশে না, কিন্তু মুসলমানে ফাটা ভাগিয়া বেশি পয়সা পাওয়ার লাগি পূজার বাজার অবেশে। কোনটা বেহায়া, মূর্তি পূজারি হিন্দু মূর্তি পূজারি বেশি বেহায়া না মুসলমান মূর্তি পূজারি বেশি বেহায়া? হায়া লজ্জা আছে এই সমাজের মুসলমানে। এই সমাজের হিন্দু এত বড় বেহায়া না, এত বড় বেলাগা না, আমাদের সমাজের হিন্দুরা এত বড় নির্লজ্জ বেশাসম না, আমাদের সমাজের হিন্দুরা এত বড় বেগয়রত না, এই সমাজের মুসলমানেরা যত বড় বেহায়া বেলাজা নির্লজ্জ বেগয়রত। এবার কিছু বুঝে আসলো, মুসলমানও মূর্তি পূজারি হয়? হ্যাঁ, আমরা সমাজে একদল আছে হিন্দু মূর্তি পূজারি আর একদল আছে মুসলমান মূর্তি পূজার, এরা পরিপূর্ণ মূর্তি পূজারীদের সামনে সাথে এদের হাসর হবে। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ভিন্ন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান যে মুসলমানের কাছে ভালো লাগবে এই মুসলমান মুসলমানদের সাথে হাসর হবে না, ওই ধর্মাবলম্বীদের সাথেই এই মুসলমানের হাসর হবে। পরিষ্কার বুঝে নেওয়া দরকার, সারা জীবন বর স্মরণ রাখা দরকার, ভিন্ন কোনো ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান যে মুসলমানের কাছে ভালো লাগবে এই মুসলমান দুনিয়াতে হাজারবার নিজেকে মুসলমান বলে পরিচয় দিক না কেন, পরকালে মুসলমানের সাথে তার হাসর হবে না, যে ভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান তার ভালো লাগলো, ওই ধর্মাবলম্বী হিসাবে পরকালে তার হাসর অবস্থা। তারপর হাসরের পরের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। পূজারি আর পূজনীয় দেবতা, পূজারি আর পূজনীয় দেবতা, আমি শুদ্ধবান ভাষায় বয়ান করা বেশি পছন্দ করি না, আর এই ভাষার মারফেসের কারণে অনেক সময় অনেকে মূল মর্মটা বুঝতে পারে। কিন্তু আমার কাছে লন্ডন থেকে, আমেরিকার থেকে, বিভিন্ন দেশ থেকে অভিযোগ করা হয়েছে যে বন্দর মসজিদ আমনে সিলেটি ভাষায় কইলেন অনেক কথা, আমরার বুঝতে অসুবিধা হয়, মেহরবানি করিয়া বাংলায় কইবেন যেন সারা দুনিয়ার সব মুসলমান বাংলা ভাষাভাষীরা বুঝতে পারে। দুঃখিত, এই জন্য তাদের অভিযোগের কারণে বাংলায় কই, আর আপনারা বোঝার সুবিধার লাগি মাঝে মাঝে সিলেটি ভাষায় কইলেন। এই পূজারি আর পূজনীয় শুদ্ধ বাংলা ভাষা, আমরার ভাষায় জেঠায় পূজা করে আর জেঠার পূজা করে, জেঠায় পূজা করে আর জেঠার পূজা করে। আল্লাহ বলেন দুটোটা হবে জাহান্নামের লাকড়ি, জেঠায় পূজা করে আর জেঠার পূজা করে, দুটোটা হবে জাহান্নামের। এরপরেও যদি মুসলমানে মূর্তি পূজার অসারতা খালি নয়, মূর্তি পূজার ভয়াবহ পরিণাম যদি বুঝে না, তাহলে তো নূহ নবীর উম্মতের যেই দশা, মুহাম্মদ নবীর উম্মতেরও তো সেই দশা। চিন্তা করে দেখুন দুনিয়ার মানুষের মন মানসিকতায় মূর্তি পূজার প্রভাব কত ভয়ঙ্কর। সেই প্রভাবেই মিশরের আদিবাসিন্দারাও ছিল মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীদের দেশে বনি ইসরাইল সিরিয়ার থেকে আসলো, 400 বৎসর তাদের মধ্যে জীবনযাপন করল। বুঝে থাকলে বলুন মিশরের আদিবাসিন্দারা কি পূজারী ছিল? মূর্তি পূজারী। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার থেকে বনি ইসরাইলরা এই দেশে আসছিল, অতীতে একাধিকবার বলা হয়েছে। আসার পরে মুসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত বনি ইসরাইল মিশরের মূর্তি পূজারীদের মধ্যে বসবাস করলো কতদিন? 400 বছর। মূর্তি পূজারীদের সাথে 400 বৎসরের বসবাস, এই মূর্তি পূজার মন মানসিকতা তাদের মধ্যে বিস্তার লাভ করছে। এবার বুঝলেন কিনা যে গোষ্ঠীর মধ্যে এত নবী আসলেন, এই গোষ্ঠীর লোক একদল মূর্তি পূজারী দেখিয়া লগালগ মূর্তি পূজার ব্যবস্থা চায়। এখানে 400 বৎসর পর্যন্ত তাদের মন মানসিকতায় মূর্তি পূজার প্রভাব বিস্তার করেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে জুলেখায় খাস কামরার ভিতরে নিয়া অপকর্ম করতে চাইছিল, সেই খাস কামরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এক কোণায় একটা জিনিস পর্দা দিয়া রাখা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরের কোণার মধ্যে কি জিনিস পর্দা দিয়া ডাইকে রাখছো? হয় আমি যেই দেবতার পূজা করি এই দেবতাটার এইখানে পর্দা দিয়া ডাইকে রাখছো। ইউসুফ আলাইহিস সালাম কইলেন দেবতার পূজা করতে আমার পর্দা দিয়া ডাকছো কেন? হয় ডাকছি, তোমার সাথে এখন আমি অপকর্ম করতাম, যার সামনে মাথা নত করি তার সামনে অবনত অপকর্ম কেমনে করি, একটু লাজ লজ্জা লাগে, এ কারণে তার চোখ ডাকি লেছি, চোখে দেখেনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইটার চোখে তো দেখে না, যেটার চোখে দেখে না ইটার সামনে তোর যে কাম করতে লজ্জা লাগে, যে আল্লাহ সব সময় দেখে এই আল্লাহর সামনে তোর সাথে আমি এই কাম কেমনে করতাম? এই বিষয়টার বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। যুলায়খা যেমন অপকর্মের জন্য প্রস্তুত হয়ে গেছিল, ইউসুফ আল ইসলাম প্রস্তুত হয়ে যাইতেন যদি আল্লাহর নিদর্শন দেখতে না পাই, আল্লাহর নিদর্শন ইউসুফকে অপকর্মের জন্য প্রস্তুত করতে পারেনি। যে সমস্ত নিদর্শনের কারণে ইউসুফ আল ইসলাম জুলেখার কথায় সায় দিলেন না, লেখেন এই সমস্ত নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে তুই যদি তোর অন্ধ দেবতার সামনে এই অপকর্ম করতে লজ্জাবোধ করস, আমার আল্লাহ অন্ধ নন, আমি তার সামনে এই অপকর্ম করার দুঃসাহস কেমন হবে। এই ঘটনা হলো এর জ্বলন্ত প্রমাণ যে মিশরের আদিবাসিন্দারা কি পূজারি ছিল। বনি ইসরায়েলিয়া এদের সাথে উঠা বসা চলাফেরা করলো কতদিন, একশো বছর। ওই মূর্তি পূজার প্রভাব এই নবীর গোষ্ঠীর মধ্যে মূর্তি পূজার প্রভাব এইভাবে প্রকাশ করে, এখান থেকে পরিষ্কার হয়ে যায় ইতিহাসের আলোকে মূর্তি পূজারীদের সাথে যারা উঠা বসা করে, মূর্তি পূজারীদের সাথে যারা চলাফেরা করে, মূর্তি পূজারীদের সাথে যারা অন্তরের ভালোবাসা রাখে, মূর্তি পূজারীদের সাথে যারা নমাজ করে সমাজ করে, মূর্তি পূজারীদের সাথে যারা রাষ্ট্র পরিচালনা করে, এদের মাথার মধ্যে মূর্তি পূজা প্রভাব বিস্তার করে। আপনারা কথা আমার শেষ হয়েছে না, আপনারা একটু টাইম দিলে আমার একটু চাখাই মেহরবানি করি, অসমাপ্ত কথা ইনশাল্লাহ চা খাওয়ার বাদে কই। আর এর ফাঁকে দিয়ে আপনার আশা করি মুতল্লি সব আপনারা এরকম তা কইবা। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে বাদশা ছিল নমরুদ, সে নিজেকে নিজে বড় খোদা দাবি করত আর মূর্তিদেরকেও অতটুকু শুধু খোদা হিসাবে মানত। বৎসরে একবার তারা মূর্তিদেরকে সাজাইয়া এক প্রদর্শনী করত, সমস্ত মূর্তি পূজারীরা এই মূর্তি প্রদর্শনীর অনুষ্ঠানে যোগদান করত। নমরুদ যখন মূর্তি প্রদর্শনীর অনুষ্ঠানে রওনা হইল, ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, ইব্রাহিম চলো আমাদের সাথে, তুমি তো মূর্তির বিরুদ্ধে বক্তৃতা দাও, দেখবে এই প্রদর্শনীতে মূর্তির কত মর্যাদা। তিনি বললেন, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মূর্তি প্রদর্শনী অনুষ্ঠানে যেতে পারব। তারা চলে গেল। এদিকে তারা দেবতার ঘরের ভিতরেও কিছু মূর্তি রেখে গিয়েছিল। নমরুদ মূর্তি প্রদর্শনী অনুষ্ঠানে চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম একটা কুড়াল হাতে নিয়ে মণ্ডপ ঘরের ভিতরে ঢুকলেন, যে ঘরের ভিতরে আরো কিছু মূর্তি রাখিয়া গেল, কিছু মূর্তি ছোট কিছু মূর্তি মাঝারি দুই একটা বড়। জিজ্ঞাসা করলেন, এই খুদার দল, তোরার সামনে খানা দিয়া গেল খাস না কেন? খোদায় কি জবাব দিবে? তখন জবাব দিতে পারে না, কুড়ালের আগাতে আগাতে সবগুলি খুদার এক চুরমার করে বড় খোদাটার গাড় বাইঙ্গা, এটার গাড়ের মধ্যে কুড়াল লটকাইয়া তুইয়া তিনি চলে গেলেন। ঘটনা কোরআনে আছে না? নমরুদে ফিরে এসে যখন এই কুদাদের এই দুর্দশা দেখল, আমরা খুদারারে এই দুর্দশাটা ঘটাই লোকে, খুদারে দুর্দশা ঘটাইছে। আর এক খুদায় না এক বন্দায়, তাহলে এখানে খুদা বেশি শক্তিশালী না খুদার থেকে বন্দা বেশি শক্তিশালী? কত বড় ফসা মস্ত বইলে বেশি শক্তিশালী হইয়া কম শক্তিশালীর খুদা করতে পারে, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটনাটা বলছে। কত বড় গান্দা মস্ত বইলে বেশি শক্তিশালী কম শক্তিশালীর খুদা করতে পারে। ইব্রাহিম আল ইসলাম বললেন, আমারে জিজ্ঞাসা করো কেন এই দুর্দশা খুদার দলের কে ঘটেছে? একটা খুদার গারতে এখনো পুরাল আছে, এটার দিকাও নমরুদে যখন কইল এটাই তো মারতে পারে না, যদিও সবগুলি খুদার মধ্যে এটা বড় খুদা, এটার গারো কুড়াল দরকার, এটা তো নিজে নিজে কুড়াল ধরতে পারে না, এটা তো কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। ইব্রাহিম বললেন, তোর মাতার মস্তক এত ফসা কেন? এটা কথা দিকে এলে জবাব দিতে পারে না, এটার হিটলো খেয়ে তোর কাছে নালিশ করতে পারে না, কুড়া হলে তুই এটা রোজা করস। বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজারী ছিল, তার ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন কিনা? নূহ আলাইহিস সালামের যুগে মূর্তি পূজারী ছিল, আল্লাহ কোরআনে ইতিহাস বলেছেন? ইউসুফ আলাইহিস সালামের যুগে মূর্তি পূজারী ছিল, আল্লাহ কোরআনে ইতিহাস বলেছেন? এক কথায় আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার 600 বছর পর থেকে পৃথিবীর মানুষের মধ্যে শয়তান মূর্তি পূজার প্রচলন করে দিল, আর কিয়ামত পর্যন্ত একদল মানুষ এই মূর্তি পূজারী হিসাবে দুনিয়াতে থাকবে। পরিণতি আল্লাহ বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, পূজারী এবং পূজনীয় উভয় পক্ষ হবে জাহান্নামের লাকড়ি, উভয় পক্ষ হবে জাহান্নামের জ্বালানি কাষ্ঠ। এই বনি ইসরাইল লোহিত সাগর পার হইয়া সিরিয়ায় যাওয়ার পথে এক জায়গা গিয়া দেখে একদল মানুষে মূর্তির পূজা করে, কয় মুসা আর দরকার নাই অন্য কোনো ধর্মের, এটাই আমরা ব্যবস্থা করে দিলাম। এরা লোহিত সাগর পার হওয়ার পরে গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত এই 40 বৎসর মরুভূমিতে থাকাকালীন যত রকমের বেয়াদবি হযরত মুসা আলাইহিস সালামের সাথে করেছিল, এই সবগুলি বেয়াদবির এইটাও একটা বেয়াদবি, একদল মূর্তি পূজারীর এদিকে হয় আর মূর্তির পূজা করে, আরো আরো বিভিন্ন রকমের বেয়াদবি। এর মধ্যে একটা বেয়াদবির আলোচনা হইল আগে, হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আমাদের গন্তব্যস্থলটা তো একদল জালিম অত্যাচারীরা জবর দখল করে রেখেছে, এদেরকে এখান থেকে উৎখাত করতে হইলে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদু, তুমি আর তোমার খোদায় গিয়া যুদ্ধ করো, আমরা এখান থেকে যাব। কেতনা বড় বেয়াদ্দ বইলে নবীর এই প্রস্তাবের জবাবে এই কথা বলতে। এক পর্যায়ে তারা বলে বসলো যে ঠিক আছে, আমরা এক আল্লাহর বিধান পালন করব, এক আল্লাহর হুকুম মতে চলবো, এক আল্লাহর ইবাদত বন্দেগি করব, আমরা এটা চাক্ষুষভাবে আল্লাহ আগে দেখাইয়া দাও, আমরা চাক্ষুষভাবে আল্লাহ দেখাইয়া দাও। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কে কে আল্লাহ দেখতে চাও আমার সাথে চলো। তারা সকলের মধ্য থেকে বাছাই করে 70 জন সর্দার বনি ইসরাইলের, এদেরকে মুসা আলাইহিস সালামের সাথে দেয়া দিল, এদেরকে যদি তুমি তুর পাহাড়ে নিয়ে আল্লাহ দেখাইয়া দিতে পারো, এরা যদি ফিরে এসে সাক্ষী দেয়, তাহলে আমরা সবাই এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন 70 জন সর্দারকে নিয়ে বনি ইসরাইল, বললেন আল্লাহ চাক্ষুষভাবে দেখা দিন। আল্লাহ বলে দিলেন, দুনিয়াতে চাক্ষুষভাবে আল্লাহকে দেখার মতো পাওয়ার কোনো মানুষের চোখে দেওয়া হয় না। এই বিষয় অন্যদিন আলোচনা হবে। আখেরাতের জীবনে মুমিন বান্দারা পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে চাক্ষুষভাবে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না আখেরাতে দেখা যাবে? দুনিয়াতে দেখা যাবে না কেন? দুনিয়াতে যদি দেখতো আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তার ঈমান আল্লাহর কাছে কবুল হইতো না। দুনিয়াতে আল্লাহরের না দেখা অবস্থায় বিশ্বাস করলে ঈমান কবুল হয়। তাহলে কি দুনিয়াতে আল্লাহরে দেখতে হলে ভালো হইতো না? ঈমানই কবুল হইতো না, ঈমানই কবুল হইতো। আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য দুনিয়াতে দেখার মতো পাওয়ার আমাদের চোখে আল্লাহ দেন। আখেরাতে তো কোনো পরীক্ষা নাই, আখেরাতে শুধু ফলাফল ভোগ করতে হবে। এই জন্য আখেরাতে আল্লাহ রসুল বলেন, পূর্ণিমার রাত্রে আকাশে যদি কোনো মেঘ না থাকে তাহলে আকাশের পূর্ণিমার চন্দ্র যেমন পরিষ্কারভাবে দেখতে পারা যায়, আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে তার চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, দুনিয়ার জীবনে তো আল্লাহকে চাক্ষুষভাবে দেখার ব্যবস্থা নেই, কিন্তু তারা আসছে কোন কন্টাক্ট করিয়া? যদি দেখে থেকে সাক্ষী দিত তো ইমান আনতো, এখন দেখতে পারবে না বলিয়া ইমান আনবো নি। এই কারণে আল্লাহ একটু ঝলক দেখায়। আল্লাহ বললেন, সরাসরি তো আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহর জ্যোতির একটু ঝলক তোর পাহাড়ের উপর নিক্ষেপ করা হবে, আপনি তাদেরকে নিয়ে সেই দিকে তাকান। মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলের 70 জন সর্দারকে নিয়ে তোর পাহাড়ের যেখানে আল্লাহ জ্যোতির ঝলক নিক্ষেপ করলেন, বাংলা ভাষায় কয় জ্যোতির ঝলক, আরবি শব্দের প্রয়োগে কয় আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি দিকে এই 70 জন সর্দার সাথে সাথে মরে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন মুসা আলাইহিসসালামের হুশ আসলো, দেখলেন এরা তো মরে গেছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি গিয়া যদি তারারে কই এরা মরিয়া গেছে তাহলে তো আমারও মেনে নেন, মেহরবানি করে এরারে জিন্দা করে দিন, গিয়া যেন বলতে পারে যে আল্লাহরে সরাসরি দেখা দূরের কথা, আল্লাহর নূরের তজল্লি দিকেই মরিয়া গেছিলাম, তবুও তো তারা বিশ্বাস করত। মুসা আলাইহিসসালামের আবেদন ক্রমে আল্লাহ এদেরকে আবার জিন্দা করে দিল, গিয়া সাক্ষী দিল ঠিকই আছে, আল্লাহরে সরাসরি দেখা তো দূরের কথা, আল্লাহর নূরের তজল্লি আমরা দেখছি, বরদাস্ত করতে না পাইলে মারা গেছি। মুসা নবীর দোয়ার খাতিরে আল্লাহ আমারে আমারে আমরা আমাদের জিন্দা করে দিচ্ছি। কাজেই মুসা আল ইসলাম যা কিছু বলতেছেন সব সঠিক সত্য। ফিরার পথে আল্লাহ আমাদেরকে আরও একটা কথা বলে দিছে, সেটা হলো মুসা আল ইসলামের কথা মানলে মানো না মানলেও কোনো অসুবিধা নাই, কেতনা বড় বাটপার জাতি চায়। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এই 40 বছরের মরুভূমিতে থাকাকালীন তারা আরো কি কি বেয়াদবি কি কি বাটপারি করেছিল ইনশাআল্লাহ আগামী বছর এখান থেকে আলোচনা শুরু হবে। মেহরবানি করে আপনারা 51 নম্বর আয়াতের আলোচনা অসমাপ্ত রইল, এই কথাটা আগামী বছর আমাকে স্মরণ করাইয়া দিতে হবে। ইসরায়েলের জুলুম আর বিরুদ্ধে বাদ